بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آنر بھائی بنائیں آت پر دانشی میں آبینے نکل آجیت درس مجھے خواز بودے ارکو نیا باب اور نیا باب کا ایبا درس شروع کر دے بو باب ان کی آداب قضاء الحاجہ مانا شکل نیدر حاجت سورا کر دے فیشا فیحانا اینر قضاء الحاجہ بلہا اینر بابتے اینر آداب مجھے بیان کر دے بو তাহলে আর ইসলামের দিন হদিবা বেশি সুন্দর ফতিশিদার আদাব আছে আখলাক আছে আর ইবল যে দিন নবাবা বেশি সুন্দর যে দিন ইবের মাঝে খসারা কোনো কিছু থাকে না পারে তাহলে আর বেগুনে ইনশাআল্লাহ যে শিশু জরিয়া মানুষকলার মানুষকলা আল্লাহর রাজি করি পারে আর যে শিশু জরিয়া আর আমি যা ভাস্তাক থাকি পারি হিল্লা হাম করিম বেদিল্লা তবারক ওয়া তাআলা এডে সাহেবের কিতাবে মুকদ্দিমা শুরু করছে ওনারা মুকদ্দিম ইমাম ফুজ্জ আয় জরুরি মশালা শুরু করিস فإذا أراد المسلم دخول الخلاء هو المحل المعد لقضاء الحاجة ثم ما معنى كل خلاء ما جي يعني لفتنا ما جي حمام ما تقولي بلا أرادا كو جيدو إلي إبا الله ولي مستحب دي فلا شروع مكي غريبو بسم الله أعوذ بالله أعوذ بالله من الخبث والخبائث إبا غريبو يار بعد بانتن ديار غريبو ويقدم رجله اليسرى حال الدخول وعند الخروج يقدم رجله اليمنى গলি বেশমাদে বান্টেন দি গলিব নির বেশমাদে দান্টেন দি গলিব ও ইয়াকুল গুফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানী ইবন ইল বেশমাদ ওয়া গরিব আর দান্টেন দি গলা হরে বান্টেন দি নেলা হরে দিয়ান লা ইয়া কেল্লা ইয়ান সাহেবুল কিতাব এডা বুয়াং গজি কেল্লা দান্ডা হরে হাম হাব বালা সিদম মাজি ফাক সিদম মাজি ইস্তেমাল করা দা বান্ডা হরে কানা খারাপ সাতা সাতা ইনরে ইজালা গরিব লা ইস্তেমাল করা দা তলা অনরা ইয়া ফুরিয়ারে লিবা ইয়ার বাদে দিন নম্বর মাদে ওয়া ইযা আরাদা ইয়াকদি হাজাতুহু ফি ফাদা যদি মানুষকে লেফটেন্যান্ট নো লেফটেন্যান্ট বাইরে যদি হাজত রাখতে সাধ্য হইলে আই ফি গায়রি মাহাল্লি মুআদ্দিন লিকাযায়ি আল-হাজা ফাইন্নাহু ইস্তাহিব্বু লাহু আন ইয়াবতাইদা আনিন-নাস আও আন ইয়াবউদা আনিন-নাস মান যতুনদাস দুরদাগ হরু বিহাইযু ইয়াকুনু ফি মাকানিন খালিন ওয়া ইস্তাতিরু আনিল-আমদারি বিহায়াতিন আও শাজারাতিন আও গায়রা যালিক তাহলে ইন লাকান দুরে খালি মি কোন জায়গা হরু জায়ারিয়ান মাঝে দেওয়াল হাসান মাঝে ইয়া গাছর আলগোলাম মাঝে দেয়ারে নিজের হাজত তুলা করা হলো তিন নম্বর মাঝে ওই হরম কবিলা ও ইয়াস্তাকবির হা হালা কাদা আল হাজা এ নিজের হাজত তুলা করে সে মাঝে কেবলা তর মুয়ো করে নেওয়া হইব ফিরে দিনে পারিব তৈলে কিন্তু ফিরিয়ার অন্য মিকে অন্য জেহাগুলিয়ারে আর নিজের হাজতরে ফুরা করা হলো ইয়ার বাদে ফেসা ফেহানা গরিবের সে মাঝে হাম হাকি করা হরিব এখান জায়গায় একটি করা হরিব জিয়ান যদি জিয়ানের মাঝে ফেটাক বিললে মানুষের গা মাঝে শীতকা নহরে নরম ইকা মাঝে গামা করা হরিব পাঁচ নম্বর মাঝে রায় ইজুদ রহু আয়ম সাহরজে হু বিয়ামে নিহি সরম জাগার জানাতে ধরন না নিয়ান মানা হিন্দি লালা ইজুদ রহু আয়ম কদি হাজিত হু ফি তরিক ইন্নাস মানুষের রাস্তা মাঝে সনম মরম মানুষের রাস্তা মাঝে কি করন ফেটা ফেহানা করন ইয়ানো আও ফি দিল্লিহিম ইয়া সাব মাঝে আও মুওয়ার দুনিয়া হিহি ইয়া মাঝে ফানি হাজেন জাগা মাঝে ফেটা ফেহানা করন ইম মানা কেয়ালা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানা গজি এর বাদে হান নম্বর মাঝে ওলা ইদুকুল মৌদু আল খালা বিশাই ইম ফিহি যিকরুল্লাহ আযজা ওয়া জাল আও ফিহি কুরআন আও ইয়ানি লা ইদুকুল ফি মৌদু আল খালা বিশাই আও ফিহি যিকরুল্লাহ আযজা ওয়া জাল আও ফিহি কুরআন হিল্লা ফেটা ফেহানা করে জাগা মাঝে কুরআন শরীফ নাগালাতে মানা করে আল্লাহ দিকের আকার হাজিন লা সিদাকল নাগালে বলা মানা করে যদি জরুরত সুজিত হইলে আটিকা সুরে সারলে যাবে ওই যে হ্যাঁ হইলে সাহেবের কিতাব হদ্দে ফাইন খাফা আলামা মাহু আলামা মাহু মিম্মা ফিহি যিকরুল্লাহ আযজা ওয়া জাল জাযা লাহু আদ-দুখুল বিহি ওয়া ইগতি ইয়ানি হরন লা যা ফাইদা হয় আর গলা ভরিব কলা মানছে আটিকে সুর করিব দিন লা হবদ দলি ইয়ার বাদে ফেটা ফেহানা করে জাগা মাজিদ আছে খতাবাতরা না হবল্লা মানা করে ওয়ালা ইম বগিলো হয় ইতকাল্লামা হালা কাদা আল হাজা এড়ে ফেটা ফেহানা করে দেড়ে কোমার ওয়ারা খতা হন ইয়ান মানা ইয়ান দাসে আর শরীত মাজি মানা ইয়ান কাম মক্তা ইয়ার বাদে মক্তা মাজিয়ে আর কান জিকির করিম জিয়ান জরিয়া মানুষ করে কেঙ্গরি ফেটা ফেহানা করে জাগাই সাফ করিব ইয়ান কইম বেদিন লাতে বার করে তারা আল্লাহ আলম।